প্রেম যে অসহায়, এত ব্যথা দুঃখ নিয়ে বেঁচে থাকা দায়। বলা রে বলা মেরে বলা রে বলা মেরে বলা রে বলা মেরে বলা, আজও তোমারে দুনিয়ায় প্রেম যে অসহায়, এত ব্যথা দুঃখ নিয়ে বেঁচে থাকা দায়। হাই কেন কিছু কথা বলো না, হাই কেন কিছু কথা বলো না। কেউ স্বর্গ সুখে আছে, কেউ পশুর মতো বাঁচে, কেন রাতের শেষে ভোর যেলো না। ভালোবাসার কুড়ে ঘরে যদি চাঁদের আলো পড়ে, সেই প্রেমের ঘরে আগুন যেলো না। আশার চাঁদে লাগলো গ্রহণ প্রেম যে অসহায়, লোভ লালসার ছোবল থেকে মান বাঁচানো দায়। হাই তবু তোমার দয়া হলো না, হাই কেন কিছু কথা বলো না। যদি প্রেম দিলে বুকে, কেন স্বপ্ন হারাই চোখে। হায় এত আঘাত সইতে পারি না, মনে থাকতে প্রেমের ভাষা, কেন বোবা হয়ে বাঁচা। বুকে কষ্ট ব্যথা বইতে পারি না, প্রেম যে অসহায়। স্বপ্ন ভাঙা কান্না শুধু ব্যথা দিয়ে যায়। হাই তবু তোমার দয়া হলো না, হাই কেন কিছু কথা বলো না। বলা রে বলা মেরে বলা।